السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أبنا ذلك ودا دي سلام جي بابي چارے شاستي شون لين تو بابي چار حق بندو حق اسلام اتا چاہے আর বন্ধ হোক এই আদেশ দিয়েই ইসলাম ক্ষান্ত না। আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলাম যে জিনিসকে নিষেধ ঘোষণা করে সেই জিনিস করার যে ছিদ্র পথ আছে সেগুলোকেও বন্ধ করে, সেই জিনিস যাতে যেসব কারণে ঘটে যায় সেই সমস্ত কারণকেও নিশ্চিহ্ন করতে উদ্বুদ্ধ করে। এটা আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক বিধানের ক্ষেত্রে, প্রত্যেক নিষেধের ক্ষেত্রে আপনি দেখবেন যে ওই নিষেধ পর্যন্ত যে জিনিস যে উপায় যে ওসিলা পৌঁছচ্ছে সেগুলো নিষেধ, হারাম। যেমন হারাম একটা জিনিস খাওয়া হারাম, তো সেটা খাওয়া হারাম হলে সেটা বিক্রি করা হারাম, সেটা বিক্রি করার জন্য ঘর ভাড়া দেওয়া হারাম, ইত্যাদি ইত্যাদি সমস্ত ছিদ্র পথকে মানে আর ঘাট বেঁধে সেটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে ইসলাম। অন্যান্য আইনে দেখবেন তারা ওই শাস্তি রেখেছে খালি, উত্তেজন করো কি বলে ধর্ষণ করো না, ধর্ষণের শাস্তি আছে, কিন্তু ধর্ষণ যাতে না হয় তার কোন ব্যবস্থা নেওয়া হয়েছে না? সেসব চলবে, পর্দা বেপর্দা হয়ে চলবে, আমি সেক্সি ড্রেস পরে যাব তুমি দেখবে কেন, ইত্যাদি ইত্যাদি। আর ধর্ষণ হলে তখন শাস্তি, কিন্তু ছিদ্র পথগুলো অন্য আইনে বন্ধ করে না, কিন্তু ইসলাম করে কি, যেমন ধর্ষণকে হারাম নিষেধ ঘোষণা করেছে, নিষিদ্ধ করেছে, তেমনি যাতে ধর্ষণ না হয় তারও ব্যবস্থা করেছে। ঠিক ব্যবচার, ব্যবচার যেমন নিষিদ্ধ ঘোষণা করেছে তার শাস্তি আছে, শাস্তিটা কি বাসালাম দা? ব্যবচারের শাস্তি কি? বিবাহিত হলে তাকে হত্যা, আর অবিবাহিত হলে অবিবাহিত হলে বিশটা কমি কিছু দেখছেন, 100 চাবুক এবং 1 বছর নির্বাসন। আল্লাহ মুস্তাআন। ব্যভিচার নিষেধ করেছে, শাস্তি যেমন দিয়েছে তেমনি নিষেধ করেছে যাতে করে ব্যভিচারের নিকটবর্তী না হওয়া যায়। কোরআনে কি আছে? ওলা তাকরাবুজ জিনা, লা তাফআলুজ জিনা, লা তাজনু, এরকম নাই, মানে তোমরা ব্যভিচার করো না, এরকম না। কি বলা হয়েছে? ব্যভিচারের নিকটবর্তী হয়ে না, তার মানে ব্যভিচার যদি ওইখানে থাকে কাছে যেও না, তার মানেই হল যে ব্যভিচারের কাছে যাওয়ার আগে আরো অনেক কি আছে, ধাপ আছে, স্তর আছে, সিঁড়ি আছে। এজন্যই বলে নাজরাতুন ফাবতিসামুন ফা সালামুন ফা কালামুন ফা মাওইদুন ফা লিকাউ। আরবিতে বলে প্রথমে হচ্ছে দৃষ্টি, ব্যবিচারের প্রথম কি দৃষ্টিপাত, দৃষ্টি দিলেন মনে ধরে গেল, এবারে কি কল্পনা, ইবতিসাম, মুচকি হাসি। অবশ্য মুচকি হাসির সাথে অনেক জায়গাতে ওই যে একটা চোখ বন্ধ করে আর একটা চোখ টর্চ লাইট দেয় কি করে, তো নাজরাতুন ফাবতিসাম, তারপরে সালাম, মুসলমান হলে সালাম দেওয়ার যে রেওয়াজ থাকে, অবশ্য সব দেশে সালাম হ্যাই হাই বলে না, কি বলে হ্যাই বলে, যাই হ্যালো হ্যালো যাই, এই ধরনের সালামের জায়গাতে হ্যালো হাই ইত্যাদি বলে, কিংবা সাবাল খাইন মাসাল খাইন জানিতে হয়, ঠিক আছে কিনা। তারপরে বলছেন ফা কালামুন, কথাবার্তা শুরু হলো, তারপরে ফা মাওইদুন, আবার ভাবে দেখা হবে কোন জায়গায় এসো, তাই না, মানে সাক্ষাতের মাওইদ যাকে বলে, তার মানে কি বলে অ্যাডমিট না কি বলে, মানে সময় দেওয়া আর কি। তারপরে সাক্ষাৎ হলে বুঝতে পারছেন কি হবে, আস্তে আস্তে কোন দিকে যাবে। তো এগুলো হচ্ছে ব্যবচারের নিকটবর্তী হওয়া, প্রথমেই যখন আপনি দৃষ্টি দিলেন তখন কি হয়ে গেল, ব্যবচারের নিকটবর্তী আপনি হচ্ছেন। আমরা বলবো ইনশাআল্লাহ ভালো ধীরে ধীরে যতটা পারি। এখন প্রথম যে ব্যবস্থাটা রেখেছে ইসলাম, শরীয়ত যুবককে বিবাহ করতে উদ্বুদ্ধ করেছে, অবিবাহিতদেরকে কি বলা হয়েছে, বিয়ে করো, যাদের স্বামী নেই তারা বিয়ে করো, আর যাদের স্ত্রী নেই তারা কি করো, বিয়ে করো। আর বিয়ের মাধ্যমে তোমরা স্বাধীনভাবে যৌন ক্ষুধা নিবারণ করো, স্ত্রীর সঙ্গে যৌন ক্ষুধা নিবারণ করো, আর স্বাধীনভাবে যৌন ক্ষুধা নিবারণ করার জন্য সঠিক বিবাহে বা বিবাহ বন্ধনের শর্ত আছে, এটা আপনারা জানেন। কখন বিবাহ অবশ্য কোন কোন মজাবে আছে তাদের মিয়া বিবি রাজি তো রাজি, আবার আজকাল দেখছি মসজিদের সামনে গিয়েও বিয়ে করছে, তারা কেউ বিয়েও করে না নিজেরা করছে। তো আসলে সঠিক বিয়ে হতে হলে বর কনের প্রস্তাব ও গ্রহণ উভয় পক্ষের সম্মতি থাকতে হবে এবং কাজীর সামনে ইজাব কবুল হতে হবে। নম্বর দুই, মোহর হতে হবে, যদিও তা অনির্ধারিত হোক কিংবা ঋণ হিসাবে থাক, মোহর কিন্তু হতে হবে। তিন, মেয়ের অভিভাবকের সম্মতি থাকতে হবে, যেমন মেয়ের সম্মতি থাকতে হবে তেমনি মেয়ের অভিভাবকের সম্মতি থাকতে হবে। নম্বর চার, বন্ধনের সময় দুজন মুসলিম সাক্ষী থাকতে হবে। আর ভালোবাসার যে বিয়েগুলো হয় দেখবেন এসব শর্ত থাকবেন হয় না, এগুলো ভালোবাসার বিয়ে, লাভ ম্যারেজ যাকে বলে। কোন রকম করে মোটরসাইকেল চাপিয়ে নিয়ে গিয়ে অমুক ফিল্মের অনুসরণ করে কোন মোল্লাকে ৫০ কিছু দিয়ে বিয়ে পড়িয়ে নিল, ৫০-১০০ দিয়ে, ৫০-১০০ তো হয় না, একটু বেশি লাগে, এসবের ফি বেশি, তাই না? রাতে গভীর রাতে বিয়ে পড়ানোতে যারা কাজি সাহেবরা পয়সা বেশি কামান, হালাল না হারাম দেখা দরকার নেই, আমার পয়সা এগিয়ে হল, আমার আমার কাছে উদ্দেশ্য হলো পয়সা, অভিষ্ট হলো পয়সা, হালাল না হারাম ও দেখা দরকার নেই, টাকা হারাম আছে কাগজে, কাগজে টাকা গ্রহণ করবো সেটা তো আর ভূ পাইব না, পয়সা সেটা তো সুবরের বসতে না, এটা টাকা না, তো টাকা তো আমার মান কি আছে। তো যাই হোক, এভাবে চলছে, এই শর্ত গুলো যদি পূরণ না হয় বিবাহ শুদ্ধ হবে না। সুতরাং এই যে স্বামী স্ত্রীর সংসার, এই বিয়ে সব বৈধ বিবাহ নিয়ে চলে, বলা হয়েছে যে তোমরা সুখে সংসার করো এবং যৌন সুখ তোমরা উপভোগ করো, আর খবরদার ব্যভিচারের নিকটবর্তী হইও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা'আ সাবিলা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয়ই তা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ, ব্যভিচার খুব খারাপ জিনিস। সূরা বানী ইসরাঈলের ৩২ নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ব্যভিচার একটি অশ্লীলতা ও মহাপাপ, যদিও তা বিবাহের পূর্বে ভালোবাসার নামে হয়। মহান কৌশলময় আল্লাহ মুসলিমকে এখন এমন জঘন্য পাপে লিপ্ত হওয়া এবং তার শাস্তি পেয়ে লাঞ্ছিত হওয়া থেকে সুরক্ষিত রাখার মানুষে নানাবিধ ব্যবস্থা ও তদবির গ্রহণ করেছেন, যার কথা আমরা বলছিলাম যে মান সম্ভ্রম, তার পরিবারের মর্যাদা ধূলিসাৎ হয়ে যায়, এরকম ইসলাম চায় না। মানুষের মর্যাদা বজায় থাক, নারী এবং পুরুষের মর্যাদা মান সম্ভ্রম বজায় থাক, বহাল থাক, কারণ মুসলিম হবে সম্মানী। মুসলিম তার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে না দেয় এবং আল্লাহর দেওয়া জীবনকে আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারে, আর সেই সাথে অন্য মুসলিমকে মান সম্ভ্রম অক্ষত ও বজায় রাখতে সহযোগিতা করে। নিজের মান থাকবে, অপরের মান থাকবে। আপনি নিজের মান রাখলে না, এমন একটা মেয়ের সঙ্গে প্রেমে পড়লে যে তাদেরও মান সম্মান সব চলে যাবে, নিজেরও রাখলেন না আর পরেরও রাখলেন না। সুতরাং যুবকদেরকে বলা হলো, ইয়া মাশারাস শাবাব, তোমরা কি করো, বিয়ে করো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তোমাদের মধ্যে যাদের স্বামী স্ত্রী নেই, তার মানে এর স্বামী নেই ওর স্ত্রী নেই, তখন কি করো তোমরা, তাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও, তারা অভাবগ্রস্ত হুজুর বিয়ে করবো টাকা পয়সা নেই বউ পুষবো কি করে, তারা যদি অভাবগ্রস্ত হয়, গরিব হয়, দরিদ্র হয়, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন। এই জন্য বললেন, বিয়ে করো বরকত হবে, বিয়ে হচ্ছে বরকতের জিনিস, বিয়ে করো বরকত হবে, গরিব বলে ভয় করো না, বিয়ে করো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। সূরা নূরের ৩২ নম্বর আয়াত। তাহলে আদেশ হলো কি, যাদের বউ নেই তারা বিয়ে করো, যাদের স্বামী নেই তারা বিয়ে করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব মানে ইস্তাতা মিনকুমুল বাআতা ফালিতাজাওয়াজ। শাবাব মানে কি জানেন তো, শাবাব মানে কি যুবক, হে যুবকের দল, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে। বিবাহের সামর্থ্যটা কি বাদশা নন্দা, বিবাহের সামর্থ্য রাখে মানে কি, বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কারণ বিবাহ চক্ষুকে দস্তুর মতো সংযত করে এবং লজ্জাস্থান হিফাজত করে। আর যে ব্যক্তি ওই সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, কারণ তা যৌনেন্দ্র নিয়ন্ত্রণকারী বা দমনকারী। বুখারী মুসলিমের হাদিস। কি সামর্থ্য, কি বিবাহের সামর্থ্য, প্রথমত শারীরিক সামর্থ্য, মানে স্বামী স্ত্রী যে মিলন করবে তার সামর্থ্য থাকা চাই। যদি মিলন করার ক্ষমতা না থাকে বিয়ে করা কি আরাম যায় না। দ্বিতীয় সামর্থ্য কি? আর্থিক সামর্থ্য, সচ্ছলতা, যাতে তুমি তোমার স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারো, করতে পারো। খেতে দেওয়ার ক্ষমতা নেই, পড়তে দেওয়ার ক্ষমতা নেই, কিভাবে বিয়ে করবে? তবে একটা যদি কিছু একটা থাকে, কাজকর্ম করতে পারো, তাহলে দারিদ্রকে ভয় করো না, কি করো, বিয়ে করো, আল্লাহ বরকত দেবে। তুমিও কাজ করবে, তোমার স্ত্রীও কাজ করবে, তার ফলে দেখবে দুজনের মিলে সংসার সুখের হবে, যৌন সুখ অনুভব করবে এবং বেহেস্তির সুখ, এটা দাম্পত্যের সুখ কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না। দাম্পত্যের মূল মেন সুখ হল কিসের সুখ? মনের সুখ। মনে মনে মিল তো লেগে গেল, খিল বাস, একদম দারুণ সুখ হবে। আর যদি লক্ষ টাকা থাকে, কোটিপতি হন, আর মনে মনে যদি মিল না হয়, তাহলে সেই বিয়েতে অশান্তি আর অশান্তি, কোন শান্তি নেই। রাত পার হবে তো মনে হবে যেন একটা জাহান্নাম থেকে বের হলাম, যেহেতু সেখানে সেই বিয়েতে বরকত নেই, সেই বিয়েতে ভালোবাসা নেই ইত্যাদি। শরীয়ত বিবাহ করাকে অর্ধেক ইমান গণ্য করেছে, বিয়ে করাটা অর্ধেক ইমান। যে বিয়ে করেনি তার অর্ধেক ইমান বাকি আছে, যখনই বিয়ে করল তার অর্ধেক ইমান পূর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাযাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাল ইমান। যে ব্যক্তি বিয়ে করল তার অর্ধেক ইমান পূর্ণ হল, বাকি অর্ধেকের ব্যাপারে তার আল্লাহকে ভয় করা উচিত হল। তাহলে শুধু তাই না, অনেক কিছু আছে। ইসলাম স্ত্রীকে সর্বশ্রেষ্ঠ সম্পদ বলে পরিগণিত করেছে বা গণ্য করেছে। স্ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধন, কাটিল পুরুষের জন্য। আল্লাহ কোন স্ত্রী, কোন স্ত্রী নাকি সতী স্ত্রী, দিনদার স্ত্রী, শুধু সতী হলেই হবে না, সতীর মধ্যে দিনদারি নাও থাকতে পারে, তাই না? দিনদার স্ত্রী যদি হয় তো সেটাই হল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ পুরুষের জন্য, তাই না? নম্বর দুই, শরীয়ত বিবাহ সহজ করার লক্ষ্যে তার মোহর কম করতে উদ্বুদ্ধ করেছে। মোহর বাড়ালে পরে বিয়ে কম, যেমন সৌদি আরবে বিয়ে কম হচ্ছে, তাই না? ছেলে কত বয়স হয়ে যাচ্ছে বিয়ে হয় না। আর আমাদের দেশে হয়ে গেছে উল্টো, ছেলের মোহর বেড়ে গেছে, ফলে মেয়েদের বিয়ে হচ্ছে না। পুরুষরা দুজন তিনটে চারটে পাঁচটা বিয়ে করছে, কিন্তু মেয়েদের বিয়ের ক্ষেত্রে হচ্ছে না। কেন? না, ছেলেদের মোহর ওখানে বেড়ে গেছে। আমাদের দেশে খাসির দাম বেশি আর এখানে, বুঝতে পারছে তো? যখনই এসব হবে, তারপরে দেশে তো হারাম, পরিষ্কার হারাম, এখানে এটা হালাল, কিন্তু সেই হালালটাকে যদি খুব বেশি করে দেওয়া হয়, দাম যদি বেশি করা হয়, তাহলে তো সমস্যা হবেই। সুতরাং বিয়েটাকে সহজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামি ইউনিল মারআতি তাইসিরা খুতবাতিহা ওয়া তাইসিরা সাদাকিহা ওয়া তাইসিরা রাহিমিহা। মানে নারীর অন্যতম বরকত এই যে নারীর মধ্যে বরকত আছে, তো তার যে বরকতগুলো আছে, যেমন নারীর মধ্যে বরকত আছে তেমনি নারীর মধ্যে বেবরকতিও আছে, সেটার কথা বিস্তারিত কথা বলার সময় নেই। তো যাই হোক, বরকত হচ্ছে এই, তার পয়গাম সহজ হবে, মানে তাকে বিয়ে করার জন্য পয়গাম দেবেন, এটাও সহজ হবে। তার মোহর হবে, মোহর হবে অল্প, তার যে অভিভাবকরা আছে অল্প মোহরে রাজি হয়ে যাবে, আর তার গর্ভাশয় হবে সন্তানময়, তাকে বিয়ে করতে সন্তান হবে। এমন যে মহিলা সন্তান হয় না, সে তার মধ্যে বরকত নেই, যেহেতু সন্তান তো একটা বরকত, তাই না? নম্বর তিন, স্ত্রীর সাথে সদ্ব্যবহার করতে আদেশ দিয়ে মহান আল্লাহ বলেছেন, ওয়া আশিরু হুন্না বিল মারুফ ফাইন কারিহতুমু হুন্না ফা আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করো, কার সঙ্গে? স্ত্রীর সঙ্গে, তোমার সঙ্গিনী হয়েছে, আর এই সঙ্গিনীকে শান্তির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং তাদের সঙ্গে, স্ত্রীর সঙ্গে সৎভাবে বসবাস করো, আর যদি তুমি কোনো কিছু তার কোনো ব্যাপারে ঘৃণা করো তাকে, তাহলে এমনও হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ দেখেছেন তোমরা তাকে ঘৃণা করছো, আল্লাহ জানে তুমি জানো না। সুতরাং কোনো বিষয়ে যদি খারাপ লাগে তো অন্য বিষয় থাকবে তাকে ভালো লাগবে, তাকে ধরে রাখো, সৎ ব্যবহার করো। এটা কেন বলা হয়েছে? আর আসলে হাদিসও বলেছেন, ইস্তাউসু বিন্নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে মঙ্গলকামী হও। এটা কেন বলা হয়েছে? স্ত্রীকে যদি সৎভাবে নিয়ে প্রেমের সাথে সংসার করতে পারো, তাহলে তোমারও অন্য স্ত্রীর দিকে নজর যাবে না, মন যাবে না। আর মহিলা যদি ঠিকমতো তার স্বামীর সঙ্গে সংসার করতে পারে তাহলে তারও অন্যদিকে যাবে না, যাকে পরকীয়া বলে, তাই না? তখন হয়ে গেল পরকীয়া, আগে কি প্রেম ভালোবাসা, এখন হয়ে গেল বিয়ের পরে পরকীয়া। ঘরের আত্মীয় কোন আত্মীয়ের সঙ্গে কিংবা পাড়া প্রতিবেশী কিংবা কোন কারো যুবকের সঙ্গে যেন তার লাইন না হয়ে বসে, কারণ কি দেখছে ছিদ্র পথ কি হয়ে বন্ধ করা হচ্ছে। তুমি যদি স্বামী স্ত্রী তোমরা সুখে থাকো তাহলে তোমার মন অন্য মেয়ের দিকে যাবে না, স্ত্রীর মন অন্য পুরুষের দিকে যাবে না। এই জন্য বুদ্ধি হল যে তোমরা পরস্পরের জন্য আকর্ষণ সৃষ্টি করো, এই জন্য স্ত্রীকে সাহায্য করতে বলা হয়েছে, কি জন্য? যাতে করে স্বামীর মন আকৃষ্ট থাকে। আল্লাহ মুস্তাহ। নম্বর চার, স্বামী স্ত্রীকে একে অন্য থেকে দীর্ঘ সময় দূরে না থাকতে উদ্বুদ্ধ করা হয়েছে। যেমন আমরা আছি দু বছর তিন বছর, কেউ কিন্তু দশ বছর থাকে, তাই না? দশ বছর যদি কেউ স্ত্রী সে থাকে তো বিয়ে থাকবে, তালাক হয়ে যাবে, বিয়ে তার বিয়ে থাকবে না, তালাক হয়ে যাবে। তালাক না আসলে তালাক হবে কেন? দূরে আছে, যোগাযোগ রেখেছে, খাবার পাঠাচ্ছে, পাপ করে না, মানে স্বামীও পাপ করে না, স্ত্রীও পাপ করে না, দশ বছর আরামসে আছে, কোন রকমের পাপ হয় না, মাফি মুশকিল, মানে কোন সমস্যা নেই, থাকো। তাই যে ভিন্না ভিন্না করলেই পাপ, যখনই পাপ ঘটবে তখনই হয়ে গেছে হারাম। অভিজ্ঞতায় দেখা গেছে স্বামী স্ত্রী অনাসক্ত হয়ে পড়ার পিছনে দিনদারির অবর্তমানতা, দিনদার তো নয়, দিনদার নয়, ফলে তারা যে ইয়েগুলো হয়, মানে ক্রস কারেকশন যাকে বলা হয়, সেটা হচ্ছে কথাবার্তা, ব্যবহার ও আচরণে প্রেমের আবেশ না থাকা, রোমান্স না থাকা, হয় স্বামীর না হয় স্ত্রী, স্ত্রী রোমান্স চায় স্বামীর রোমান্স নেই, কিংবা স্বামী রোমান্স চায় স্ত্রী সাদা সিধা রোমান্স নেই, তখনই দেখবেন এইবারে হ্যাঁ অন্যদিকে মন যাবে। আপনার স্ত্রী সাদা সিধা আছে আর একটা মেয়ে সেখানে বাসায় প্রতিবেশী কিংবা বাড়ির মধ্যে একজন সাজগোজ করে থাকে গোলাপ ফুলের মতো, কোন দিকে মন যাবে? গোলাপ ফুলের মধ্যে গেলে না শিমুল ফুলের দিকে মন যাবে? নম্বর দুই, অতিরিক্ত অর্থের প্রয়োজন দেখা দেওয়া এবং স্বামীর সে প্রয়োজন মেটাতে না পারা, টাকা বলে টাকা না থাকলে প্রেম কোন কাজে লাগবে না, টাকা চাই, টাকাতে প্রেম, প্রেমে টাকা চাই, শুধু বালা মুড়ি খেয়ে প্রেম হয় না, তাই না? বড় বড় হোটেলে নিয়ে যাবেন, তো টাকা যদি থাকে, টাকা যদি না থাকে, স্বামী যদি ঠিক মতো খরচ করতে না পারে, তখন দেখবেন মেয়ে ওই মরদদের প্রতি পেছনে মন লাগিয়ে আছে, যার টাকা খরচ করছে, মাসল অলঙ্কার কিনে দিচ্ছে, নতুন নতুন না কি বলে, তো কলমের সরসরানি না হয় টাকার সরসরানি, টাকা গুনবে সরসর করবে, তবেই না সে মরদ, তবেই না সে স্বামী, তাই না? ওই জন্য বলে না রসের নাগর রূপের সাগর, যদি ধন পায়। স্ত্রী কোন পুরুষ পছন্দ করে? হ্যান্ডসাম, রসের নাগর রূপের সাগর, যদি ধন পায় আদর করে পরিবারে বাপের জামাই, সে হচ্ছে আমার বাপের জামাই, তাকে আমি পছন্দ করি, বাকি যদি এগুলো না হয় তাহলে মন যাবে অন্যদিকে। দৈহিক মিলনে আসক্তি না থাকা, দৈহিক মিলনে মানে স্বামী স্ত্রীর যে যৌন ক্ষুধা আছে, যদি একজনের কম থাকে একজনের বেশি থাকে, নেই একজনের নেই একজনের আছে, কিংবা যদি এরকম হয় যে মেটাতে পারছে না, তাহলে তখন সে ক্ষুধা মেটাবার জন্য অন্যদিকে কি করে, হামাটা নেয়, অন্যদিকে তাদের মন চলে যায়। আল্লাহ মুস্তাহান। অধিকাংশ ক্ষেত্রে মিলনে স্ত্রীর আসক্তি ও আগ্রহ থাকে না, পুরুষদের তুলনায় মহিলাদের কম, এটা আমভাবে, কোন কোন পুরুষ থেকে মহিলাদের বেশি, কিন্তু আমভাবে পুরুষের তুলনায় মহিলাদের যৌন আকর্ষণটা কম। তাই শরীয়ত স্ত্রীকে সতর্ক করেছে নানা ভাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যদি কোন ব্যক্তি বা কোন স্বামী তার স্ত্রীকে বিছানার দিকে ডাকবে ও বললো যে না আমার দরকার নেই, বাবা রেগে স্বামী রেগে সে এলো না বিছানায়, তো তার রাগ হলো, এই রাগান্বিত অবস্থায় যদি সকাল করে তো সারা রাত ফেরেশতারা এই স্ত্রীকে কি করে, অভিশাপ করে, বদদোয়া করে। আল্লাহ মুস্তাহান। কিসের জন্য? যে স্বামী তোমাকে ডাকছে, তোমাকে ভালো না লাগলেও তোমাকে কি করতে হবে, সঙ্গ দিতে হবে, আর সঙ্গ না দিলেই সে তখন অন্য মহিলার দিকে ধাবিত হবে, তার মন ছুটবে, আর তখনই হয়ে গেল ব্যভিচারের পথ খোলা, ব্যভিচারের পথ তখনই খোলা যাবে। স্বামী স্ত্রী এই জন্যই তো সৎভাবে বসবাস করতে বলা হয়েছে। আর শয়তান, শয়তান এই সুযোগটা গ্রহণ করে। আপনারা জানেন, শুনেছেন হয়তো, যে শয়তান প্রত্যেক রাতে সিংহাসন বিছায়, কোথায় জানেন, পানির উপরে সিংহাসন রাখে। জানি না তার সিংহাসনে বা কেমন, আর তার হিসাব নেওয়া হয় চেলাদের কাছ থেকে। শয়তান একাকি সবকিছু করে না, তার চেলা চামুন্ডা আছে, পাঠায় এক এক লোকের কাছে, এক একজনের পাঠায়। ওর কাছে পাঠালো সুদ খাবে, ওর কাছে পাঠালো হত্যা করবে, ওর কাছে পাঠালো এ করবে সে করবে। কিন্তু একজন এসে তুই কি করেছিস, তুই কি করেছিস, সব হিসাব নেয়, ওই সিংহাসনে বসে হিসাব নিচ্ছে। যখনই বলবে আজকে আমি এক রুমে ঢুকে স্বামী স্ত্রীর মাঝে এমন ঝগড়া লাগিয়েছি যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, শয়তান তখন উঠে দাঁড়িয়ে যায়। তারপরে জড়িয়ে ধরে পেলাটা তুই কারের মতো কাজ করেছিস, কেন বলতো, এত বড় ব্যবচার, তারপর সুদ খাওয়াইলো, হত্যা করলো, বহু কিছু করলো, কিন্তু এই কাজটার জন্য শয়তান এত খুশ হলো কেন, যেহেতু ঘর ভাঙা হচ্ছে বিশাল ব্যাপার, আর এর ফলে ব্যবচারের রাস্তাটা আর কি হবে, সন্তানদের অবস্থা কি হবে, তাই না, বহু ঝামেলা আছে, মানে ফ্যামিলি মানে সর্বনাশ হয়ে গেল। এই জন্য শয়তান এটা করে। এই জন্য স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, সে সবসময় স্বামীর মন ঝুঁকে, যদিও তার জন্য খোদা না থাকে, তবুও সে সঙ্গ দেবে, যাতে করে তার স্বামীর মনটা অন্য স্ত্রীর দিকে চলে না যায়। হাদিসে আছে, যখন স্ত্রী নিজ স্বামীর বিছানা ত্যাগ করে অন্যত্র রাত্রি যাপন করে, স্বামীর রুমেই থাকে না, অন্য রুমে গিয়ে শোয়, তখন ফেরেশতাবর্গ সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকেন। আর এক বর্ণনায় আছে, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে, কোন স্বামী তার স্ত্রীকে নিজ বিছানার দিকে আহ্বান করার পর সে আসতে অস্বীকার করলে, যিনি আকাশে আছেন তিনি, আকাশে কে আছেন, আল্লাহ তাআলা, তার প্রতি অসন্তুষ্ট থাকেন যে পর্যন্ত না স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। অতএব স্বামীর যেমন আমাদের মা বাপের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তেমনি স্বামীর সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, কার জন্য, স্ত্রীর জন্য। আল্লাহ মুস্তাহান, কিন্তু হতভাগিনীরা বোঝে না, এখন তো নারী পুরুষ সমান হয়ে গেছে, এখন এই যুগে আর এসব কথা কেউ মেনে চলে না। স্বামী যে সিজদা যোগ্য, তাকে সিজদা করা, যদি সিজদা করা যদি হালাল হতো, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা যায় হতো, তাহলে স্বামীকে সিজদা করতে হবে, তাই না, এই সিজদার যোগ্যতা এটা না, স্বামী স্ত্রী সমান, তুমি কোন লাট সাহেব, তাই না। এই জন্য এর যুগে আর মানামানিটা নেই, মানামানি নেই বলেই বুঝতে পারছেন অশ্লীলতা, এই অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। স্বামী যদি হাজির থাকে, স্ত্রী বলে আমি আজকে নফল রোজা রাখবো, স্বামী যদি অনুমতি না দেয় আর নফল রোজা রাখে, সে রোজাটা সওয়াব হবে, গোনাহ হবে। স্ত্রীর অনুমতি লাগে, রোজা রমজানের বলে আলাদা কথা, ফরজ রোজায় স্বামীর অনুমতি লাগে না, কিন্তু নফল রোজাতে স্ত্রীর অনুমতি লাগবে, কেন, এই স্বামীর অনুমতি লাগবে কেন, যেহেতু তার যৌন ক্ষুধাতে যেন বাধা না পড়ে, যাতে ব্যভিচারের পথ খোলা না যায়। আল্লাহ আকবার। নম্বর পাঁচ আমরা বলে আসলাম, চার নম্বর, পাঁচ নম্বর হচ্ছে, দাম্পত্যের চাকা অচল হলে শরীয়ত বিবাহ বিচ্ছেদকে সহজ করেছে। যদি একান্তই না চলে, স্বামী স্ত্রী বনিবনা না হয়, তো চলো তালাক দেওয়া, তালাকের ব্যবস্থা রাখা হয়েছে, বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা রাখা হয়েছে। কোন বড় ক্ষতি বা ত্রুটির ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ই বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে, কারণ ওইভাবে থাকলে পরে ওই পর পুরুষের দিকে মন যাবে, ওর পরস্ত্রীর দিকে মন যাবে, তো দরকার নেই বাবা, তোমরা না আলাদা হয়ে যাও, যে অন্য জায়গায় তোমরা আবার বিবাহ তোমরা করো এবং সুখ অনুভব করো। ছয়, পুরুষের জন্য একাধিক বিবাহ বৈধ করা হয়েছে। অনেক সময় হয় একটা বউ তার জন্য হচ্ছে না, হয়তো বউ সেরকম না বাজাই হোক, কোনো কারণে অসুস্থ ইত্যাদি, তো ঠিক আছে একাধিক বিবাহ করো। কটা বিয়ে করতে পারে পুরুষ, কটা বিয়ে করতে পারে, চারটে। আর রাসূলুল্লাহ কটা স্ত্রী ছিল একসঙ্গে, নয়টা, তো নয়টা করা যাবে না, না ওটা রাসূলের জন্য খাস, ওটা রাসূলের জন্য খাস। কে বলে রাফায় দেয় না কি হাদিস দেখাতে গেছে কোন মসজিদে, বলেছে যে বুখারিতে আছে, এটা মানব না কেন, তখন ইমাম সাহেব বলেছে যে বুখারিতে আছে রাসূলুল্লাহ নটা স্ত্রী, রাসূলুল্লাহ নটা স্ত্রী, তো তোমরা নটা স্ত্রী করো না কেন, কথা ঠিক হলো না ভুল হলো, ভুল হয়েছে কথা, ওকুফের না বেউকুফের হলো, তাই না, সাথ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা খাস সব কাজটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে হবে তা তো না, নির্দেশ তোমার জন্য আলাদা বিধান আছে, বলা হয়েছে কোরআনের সূরা নিসাতে চারটে পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ যেটা করেছেন তার ব্যাপার ওঠায়। তো সুতরাং রাফায়েদা রাসূলুল্লাহ করেছেন তুমি করবে না কেন, তোমার রাসূলুল্লাহ নটা করেছে তুমি করো, এরকম কথা হল আউযুবিল্লাহ। তো এইভাবে মানুষ জবাব দিয়ে থাকে। পুরুষের জন্য একাধিক বিবাহ, মহিলা কি একাধিক বিবাহ করতে পারে না? কেন বুঝলি এরকম কেন একতরফা? নিশ্চয়ই হিকমত আছে শরীয়তে। একটা মহিলা একাধিক স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, স্বামী স্বামীতে কি হবে ব্যাপার গণ্ডগোল হবে। আর একটা পুরুষ একাধিক স্ত্রীকে শান্ত করতে পারে এবং পৃথক পৃথক রাত বাসায় রেখে কিংবা তার কর্তৃত্বে তাদেরকে কি করতে পারে, শান্তি দিয়ে রাখতে পারে। আর যে বৈধতা দেওয়া হয়েছে এই তো জরুরি না যে করতেই হবে, প্রয়োজনে করা যায় বা করা যেতে পারে, বরং সুন্নত, তাই না? যদি করে, যদি করতে চায় তাহলে তার জন্য হচ্ছে সুন্নত। কেন? কারণগুলো বলা হচ্ছে সংক্ষেপে। পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় তিন গুণ বেশি, পুরুষের সংখ্যা যুদ্ধ বিগ্রহ প্রভৃতি দুর্ঘটনায় বেশি কমতে থাকে, বিবাহের বয়স উত্তীর্ণ তালাকপ্রাপ্ত বিধবাদের সংসার করতে বহু বিবাহই একটা সমাধান। এক্ষেত্রে যদি মহিলা স্বামীহীনা থেকে পিছল পথে পা দেয় তাহলে ব্যবসারে আছড়ে পড়া ছাড়া আর কি হতে পারে? নারের ঘরে যদি সাড়ের বাসা হয় তার থেকে বিয়ে করা হয় না? তো এইভাবে ইসলাম বহু বিবাহকে বৈধ করেছে। আর বহু বিবাহের শর্ত আছে, তা পূরণ না হলে বহু বিবাহ বৈধ না। যেমন স্বামীর যেন এমন বুদ্ধি ও বিচক্ষণতা থাকে যার মাধ্যমে সে একাধিক স্ত্রী সংসার সুষ্ঠুভাবে সামাল দিতে পারে। আর যদি এরকম হয় দাদা না, দেখে লেখতে ঝগড়া করছে মারামারি করছে, তোমার কোনো কন্ট্রোল নাই, তোমার জন্য বহু বিবাহ করা যায় না। স্ত্রীদের ভরণ পোষণের জন্য আর্থিক ক্ষমতা, তাদের যৌন চাহিদা মেটানোর জন্য যৌন ক্ষমতা বর্তমান থাকতে হবে। স্ত্রীদের মাঝে যেন ইনসাফ ও ন্যায়পরায়ণ থাকে, স্ত্রীদের মাঝে ন্যায়পরায়ণ থাকে, নয় নতুনকে নিয়ে তুমি বাস করবে, পুরোটা পুরনো কাপড় হয়ে যাবে, তাই না? কি বলে, এক বরের বউ হয় বউ নিত্য করে গোসা, আর দোষ বেরের বউ হয় কি বলে, না না, এক বরের বউ চিংড়ি মাছের খোসা, আর দোষ বেরের বউ হয় নিত্য করে গোসা। তো নিশ্চয়ই নতুন হবে, সেটার প্রতি মানুষের টান থাকে। তা বলে এই নয় যে তুমি পুরনোটাকে একবারে ফেলে দাও। যাই হোক, যদি এরকম হয়, ন্যায়পরায়ণতা বজায় রাখতে না পারো, তাহলে তোমার বহু বিবাহ বৈধ নয়। একাধিক পুরুষ একটি মহিলার জীবনে শান্তি আনতে পারে না। তাছাড়া মহিলা একাধিক স্বামী গ্রহণ করলে বংশধারা ও সন্তানের পরিচয়, পিতৃ পরিচয় হারিয়ে যাবে। একটা মহিলা যদি একাধিক স্বামী হয়, দুটো স্বামী হয়, তিনটে চারটে হয়, তাহলে সন্তান যে পেটে আসবে কার সন্তান হবে, ওর বংশের হবে, এ সমস্যা আছে। যাই হোক, চলুন, ব্যভিচার বন্ধ করার 7 নম্বর উপায় হচ্ছে ইসলাম মদ্যপানকে হারাম করেছে। কেন মদ্যপানকে হারাম করা হল? কারণ মদ্যপানের মাধ্যমে কি হয়, ব্যভিচারের কাছাকাছি মানে এর সৃষ্টি হয়, মনে বাসনা সৃষ্টি হয়। 8 নম্বর, ইসলাম গান বাজনা শোনাকে হারাম করেছে, কারণ অধিকাংশ গানে কি থাকে, যৌন অনুভূতি এবং ব্যভিচারের দিকে আহ্বান। আরবিতে বলা হয় ইন্নাল গিনা রুকিয়াতুজ জিনা, মানে ব্যভিচার হলো কি বলে, গান হলো ব্যভিচারের মন্ত্র, ব্যভিচারের মন্ত্র। যেমনি গান গাইবে, দেখেছেন সাপনা তোমার দেখেছেন কেমন নাচে গানের তালে তালে, তো সেই রকমই যৌন অনুভূতি আপনার ওইভাবে গানে জেগে উঠবে। আপনার গান হলো ব্যভিচারের ডাকঘর, সেখান থেকে প্রেম, সেখান থেকেই ব্যভিচার শুরু হয়ে যায়। 9 নম্বর পথ হল ব্যভিচারের পথ বন্ধ করতে এবং যৌন ক্ষুধা নিবারণ করতে শরীয়ত রোজা রাখা বিধিবদ্ধ করেছে। ঠিক আছে, তোমার হচ্ছে না, বিয়ে করার ক্ষমতা নেই, বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে হয়েছে কাছে বউ নেই, যেমন আমাদের অবস্থা, তাই না? বিয়ে হয়েছে কিন্তু কাছে বউ নেই, এখন কি করবেন? যৌন ক্ষুধা নিবারণ দিতে পদ্ধতি বলেছে যে ব্যভিচারে যাতে পিছলে না যায় পা, তোমরা এক কাজ করো, রোজা রাখো। কারণ রোজাতে গেজা কি করে, লাল লাখন তাপন, তাকোয়া বানায় রোজাতে, তাকোয়া তোমার সবসময় থাকবে, রোজা রেখে তুমি তোমার যৌন ক্ষুধা নিবারণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আগে হাদিসে বললাম, ওয়ামান লাম ইস্তাতে ফালাইহি বিসাম ফাইন্নাহু লাহু উইজা, যে ব্যক্তি বিবাহ করার ক্ষমতা রাখে না সে যেন রোজা রাখে, কারণ এটা যৌন দমনকারী, যৌন ক্ষুধা বা যৌন ইন্দ্রিয়কে দমন করে। 10 নম্বর পদ্ধতি হল মহিলাদেরকে বাড়ির ভিতরে অবস্থান করতে বলা হয়েছে, পর্দা। মহিলারা কি করো, পর্দা করো। পর্দা করলে ব্যভিচার কি হবে, কম হবে, যদিও পূর্ণ বন্ধ না হয় কম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াক্কার না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজ না তাবাররাজ না তাবাররাজ আল জাহিলিয়াতি আল উলা, তোমরা স্বগৃহে অবস্থান করো এবং প্রাক ইসলামী জাহেলী যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিয়ে না, যে পর্দায় ঘুরে বেড়াবে তা কিন্তু চলবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাত ওয়া ইন্নাহা ইযা খারাজাত মিন বাইতিহা ইসতাশফাহা আশ-শাইতান, মেয়ে মানুষ সবটাই লজ্জাস্থান বা গোপনীয়, আর সে যখন নিজ বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে সুশোভন করে তোলে, সে নিজ বাড়ির অন্দরমহলে অবস্থান করে আল্লাহর অধিক নিকটবর্তী থাকে। ব্যবস্থা বলে দেওয়া হয়েছে পর্দা করতে হবে। এগারো নম্বর হল অপরের বাড়ি প্রবেশের অনুমতি ব্যবস্থা করা হয়েছে, যখন বাড়িতে ঢুকবে হুট করে দরজা খুলে ঢুকে পড়লে সেখানে কে আছে না আছে কি অবস্থায় আছে, হ্যাঁ ঢুকে গেলে স্বামী নেই আর ঢুকে পড়লে এসব কি কি হবে, ব্যবচারের নিকটবর্তী করবে, সুতরাং অনুমতি নিয়ে প্রবেশ করো, তোমাকে যখনই অনুমতি দেওয়া হবে তবে তুমি ঘরে এসো, এ নয় যে আমার বোন হয় আমার অমুক হয়, আরে বোন তো বহু রকমের আছে তাই না, তো আর মনও বহু রকমের আছে, সুতরাং তুমি অনুমতি ছাড়া প্রবেশ করবে না। অনুমতির বিধান দেওয়া হয়েছে কেন, যাতে ব্যভিচারের ছিদ্রপথ বন্ধ হয়। বারো, ব্যভিচারের ছিদ্রপথ বন্ধ করার লক্ষ্যে শরীয়ত যে কোনো স্থানে বেগানা নারী পুরুষের একাকিত্ব অবলম্বন করাকে হারাম ঘোষণা করা হয়েছে। একাকিত্ব অবলম্বন পর্দা আলাদা জিনিস, পর্দা তো করতেই হবে, কিন্তু পর্দার সাথে একটা মহিলা পুরো ঢাকা, মাথার চুলো দেখা যায় না, পায়ের নখও দেখা যায় না, আর সেই মহিলার সঙ্গে আপনি একা সফর করতে পারবেন না, একটা রুমে থাকতে পারবেন না, একটা রিক্সাতে যেতে পারবেন না, একটা গাড়ির ভিতরে যেতে পারবেন না, একটা লিফটের ভিতরে কেউ নেই আপনি আসে চলবে, একাকিত্ব অবলম্বন করা যাবে না। লাই আকলুবান্না রাজুলুম বিইমরাতিল্লাহ মা হাযু মাহরাম, কোন মহিলা যেন কোন পুরুষের সাথে নন মাহরাম পুরুষের সাথে একাকিত্ব অবলম্বন না করে যদি না তার সঙ্গে কোন মাহরাম থাকে, বুঝতে পাচ্ছেন? তো যখনই হাদিসে আছে লা ইয়াকুলুন্না রাজুলুন মিমরা ইল্লা কানা সারিতাহুমা শাইতান, যখনই একজন নারী পুরুষ নন মাহরাম একাকিত্ব অবলম্বন করে শয়তান তৃতীয় জন কোটে না হয়, এর মনে বাসনা সৃষ্টি করে, ওর মনে বাসনা সৃষ্টি করে, যদিও পর্দার সাথে হয়, পর্দা আলাদা জিনিস, তার সঙ্গে যদি একাকিত্ব অবলম্বন করা হয় গাড়িতে, এই যে আমাদের দেশে প্রাইভেট পড়ান জানেন তো, প্রাইভেট মাস্টাররা কি করে, প্রাইভেট মাস্টাররা মেয়েদেরকে পড়ায়, আর সেই ক্ষেত্রে একাকিত্ব অবলম্বন করা হয়, বৈঠকখানাকে মেয়েকে পাঠিয়ে দিয়েছে পড়াতে, মাস্টার মশাই পড়াচ্ছেন, স্যার স্যার স্যার আজকাল ভালো লাগে না স্যার, আজকে একটা গল্প বলুন স্যার, তারপরে কি হয়, এটা আমাদের জানাই আছে নিত্য নতুন খবর, এবং হ্যাঁ দেখছেন একাকিত্ব অবলম্বন, যদিও পর্দার সাথে পড়ে, মানলাম ইমাম সাহেবকে ডাকা হয়েছে পর্দার সাথে মহিলা পড়ছে, কোরআন শিখছে, শিখছে আবার কি কোরআন শিখছে, আল্লাহর বাণী শিখছে, তবুও যায় না নাজায়েজ, নাজায়েজ পর্দার সাথে হলেও একাকিত্ব অবলম্বন করা নাজায়েজ, এটি ব্যভিচারের পথ, এই জন্য এটাকেও বন্ধ করা হয়েছে। তেরো, পরপুরুষের সাথে কথা বলার সময় মহিলাকে আকর্ষণীয় সুরে মোহনীয় কণ্ঠে কথা বলতে নিষেধ করা হয়েছে, পরপুরুষের সঙ্গে কথা বললে খবরদার মোহনীয় কণ্ঠে বলো না, কোমল কণ্ঠে বলো না, এমন ভাবে কথা বলো না যাতে অন্তর যাদের ব্যাধি আছে তারা কি হয় প্রলুব্ধ হয়ে যায়। স্বাভাবিক সুরে বলো যাতে করে তোমার প্রতি কেউ প্রলুব্ধ না হয় আর কেউ তোমাকে খারাপও না বলো, তাই না? এটাও একটা ব্যভিচারের পথ বন্ধ করার পথ দেখছেন। চোদ্দ নম্বর, মহিলাদেরকে পর্দার আদেশ দেওয়া হয়েছে, আগেই বলা হয়েছে, তবে এটা হচ্ছে অন্যরকম, যে ওলা ইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা লিবউলাতিহিন্না ইত্যাদিতে, যাদেরকে দেখা দেওয়া যায় তাদের ছাড়া অন্যান্যদেরকে তোমার চুল দেখাবে না, তোমার যা দেখাবার, যেমন তোমার চেহারা দেখাবে না, তোমার হাত দেখাবে না, তোমার পা দেখাবে না, ইত্যাদি বিস্তারিত আলোচনা আছে পর্দার ব্যাপারে। পনেরো নম্বর হচ্ছে ব্যভিচারের পথ খুলতে পারে, এই আশঙ্কে বলা হয়েছে লা তুবাশিরুল মারআতাল মারআ, এক মহিলা অন্য মহিলার সঙ্গে যেন খালি গায়ে নাশ হয়, একই কাপড়ে নাশ হয়, একই ঢাকাতে নাশ হয়, কারণ এ করবে একজন বিবাহিত হলে অন্য আবার গিয়ে সে তার স্বামীকে বলবে যে অমুক মেয়ের এই এই বাস, তখন কি হবে ওই স্বামীর মনটা ওইদিকে পড়বে। যেন আমাদের দেশের মাদ্রাসাগুলোতে শর্ত লাগানো আছে যে কোনো বিবাহিতা মহিলাকে ভর্তি নেওয়া হবে না, কিন্তু হয় না, হয়ে যায় ভর্তি, বিবাহিতা একটা মহিলা এলে পরে কি অবিবাহিতা মহিলাদেরকে পাকিয়ে তোলে, এর ফলে ক্ষতি হয়, এর ফলে ক্ষতি হয়। সে যেমন স্বামীর গল্প বলবে, স্বামী স্ত্রীর গল্প বলা যায় না, যায় বাসারান্দা, আপনি কি আপনার বন্ধুকে বলতে পারেন আমার স্ত্রী এই আমার স্ত্রী, আর আপনার স্ত্রী কি তার বন্ধুর কাছে বান্ধবীর কাছে বা তার বোনদের কাছে বলতে পারে যে আমার স্বামী এই আমার স্বামী, না হারাম হারাম, ব্যভিচারের মতো গাধা যখন রাস্তাঘাটে ব্যভিচার করে এটা হারাম, কিন্তু কোলাকুলি করে সেদিন স্বামীকে বলে তোর ব্যভিচারের পথ, ব্যভিচারের পথ খোলা যায়। ষোলো, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেটা নিষেধ করা হয়েছে এটাও ব্যভিচারের পথ বন্ধ করার জন্য। পর্দায় যথেষ্ট না, পর্দার সাথে নারী পুরুষের অবাধ মেলামেশা শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। যেমন আমাদের সহশিক্ষাতে আছে, সে একদিকে ছেলে একদিকে মেয়ে, কিংবা একটা ছেলে একটা মেয়ে, দেখেছেন কিভাবে পরীক্ষা হচ্ছে, কিভাবে হলে বসছে তার। ১৮, এলানা পুরুষ বা স্বামীর সঙ্গ ছাড়া মহিলা একা কিন্তু সফর করতে নিষেধ করা হয়েছে, যদিও হজের সফর হয়, হজের সফর হলেও একা কিনি সফর করতে পারে না, কোন মহিলার সঙ্গ না, বরং তার সঙ্গে কি থাকতে হবে, মাহরাম থাকতে হবে। ১৯, বেগানা নারী পুরুষের স্পর্শকে হারাম করা হয়েছে, আপনি কোন মহিলাকে স্পর্শ করতে পারেন না। তোমার মাথায় লোহার সূচ গেঁথে যাওয়া ভালো, তবু যে মহিলা তোমার জন্য হালাল নয় তার শরীর স্পর্শ করা ভালো নয়, এত মানে মারাত্মক, না মোসাফা করা যাবে আর না বাসে ট্রেনে গায়ে গা লাগানো যাবে। বাসে ট্রেনে দূরের কথা, তাওয়াফ করতে গিয়ে আবু বাকার পাথর চুমতে গিয়েও কোন মহিলার গায়ে গা লাগিয়েও আপনি এটা করতে পারেন না, কি হবে তাহলে সবের জায়গায় ঘনা হয়ে যাবে। ২০, ব্যভিচারের চিত্রপথ বন্ধ করার লক্ষ্যেই নজরবাজিকে ইসলাম হারাম ঘোষণা করেছে। আমরা প্রথমে কি বলেছিলাম, নজরবাজি থেকেই শুরু হয়, তাই না? তো একবার নজর পড়ে গেলে দ্বিতীয়বার আর ফিরিয়ে দেখো না, কারণ ওই ছবি যদি দ্বিতীয়বার দেখো, তৃতীয়বার, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে প্রেমের দিকে যায়, ভালোবাসার দিকে যায়, এবং আস্তে আস্তে ওই ব্যভিচারের দিকে নিয়ে যায়। ৯, ব্যভিচারের দিকে আকর্ষণ করবে বলে মহিলাকে সুগন্ধি ব্যবহার করে পর পুরুষের সামনে যেতে নিষেধ করা হয়েছে। কাজ আপনারা জানেন যে মহিলা যখন বাইরে যাবে তখন যেন সুগন্ধি ব্যবহার করে না যায়, এমনকি মসজিদে নামাজ পড়তে গেলেও সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। কি জন্য করা হয়েছে, ব্যভিচারের ছিদ্রপথ বন্ধ করার জন্য। যদি এই ছিদ্রপথ গুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা ব্যভিচার যদিও নির্মূল না হয় তবুও কি হবে, অনেকটা কম হবে। ইসলামের এই নীতি, এই বুদ্ধি শাস্তি দিয়েই খান্ত না, বরং যাতে করে ওই জিনিসটা না ঘটে তার সমস্ত ছিদ্রপথকে বন্ধ করার ব্যবস্থা করেছে। কি সুন্দর ইসলাম আর কি সুন্দর মুসলিমদের বিধান, কিন্তু দুঃখের বিষয় কি দুর্ব্যবহার মুসলিমদের, এবং কি মানে আচরণ তাদের, যে তারা এসব বিধান না মেনে অশ্লীলতার দিকে ধাবিত হয়ে চলেছে, দৌড়ে চলেছে, পশ্চিমাদের পেছনে না ছুটতে পারলে যেন যাতে উঠা যাবে না, তাই ভেবেছে আল্লাহ তালা আমাদেরকে রহম করুন, ক্ষমা করুন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনন্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহ।